বনাই রাজাই দহি শাশু সুনা বনাই রাজাই দহি শাশু সুনা দামনা মজানা বাপলে পবিত্র জ্ঞান শিবংশী বামনা মজানা বাপলে বামনা মজানা বাপলে Yeah.